হে নবী, তোমার ইশকের দরিয়ায় আমি যে ভাসমান, আমাকে পার করে পৌঁছে দাও তোমার পাক জমিনে। ইশকের দরিয়ায় নবী কাটি গো সাঁতার, পার করো গো আমায় নবী রওজা মদিনার, রওজা মদিনার। ইশকের দরিয়ায় নবী কাটি গো সাঁতার, পার করো গো আমায় নবী রওজা মদিনার, রওজা মদিনার। সবুজে রই রওজা তোমার, পাগল করে হৃদয় আমার। সবুজে রই রওজা তোমার, পাগল করে হৃদয় আমার। দাও শরাবি উজাড় করে, দাও শরাবি উজাড় করে, প্রেম মুদিরার, প্রেম মুদিরার। ইশকের দরিয়ায় নবী কাটি গো সাঁতার, পার করো গো আমায় নবী রওজা মদিনার, রওজা মদিনার। কবিতার ওই ছন্দ আমার, রসে শুধু গজল তোমার। কবিতার ওই ছন্দ আমার, রসে শুধু গজল তোমার। দরুদ পড়ে মায়া ভুলি, দরুদ পড়ে মায়া ভুলি, কুল দুনিয়ার, কুল দুনিয়ার। ইশকের দরিয়ায় নবী কাটি গো সাঁতার, পার করো গো আমায় নবী রওজা মদিনার, রওজা মদিনার। দিদার হতে করো না দূর, বালাখানা চাই না গহুর। দিদার হতে করো না দূর, বালাখানা চাই না গহুর। জুদাই করো না মোরে, জুদাই করো না মোরে, দিদারে তোমার, দিদারে তোমার। ইশকের দরিয়ায় নবী কাটি গো সাঁতার, পার করো গো আমায় নবী রওজা মদিনার, রওজা মদিনার। ইশকের দরিয়ায় নবী কাটি গো সাঁতার, পার করো গো আমায় নবী রওজা মদিনার, রওজা মদিনার, রওজা মদিনার।